দেখাইলেন আমার সাই দয়াময়, এক এক দেশে এক এক ভাষা কয়, খোদা পাঠায় কি কলম পাঠাইলেন আমার সাই দয়া। যুগে যা পাঠায় কলাম, অন্য যুগে হয় কেন হারাম, এক যুগে যা পাঠায় কলাম, অন্য যুগে হয় কেন হারাম, এমনি দেখি ভিন্ন তামাম, এমনি আমার সাই দয়াময়, কি কলম পাঠাইলেন আমার সাই দয়াময়। যদি খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না, যদি একই খোদার হয় রচনা, তাতে তো ভিন্ন থাকে না, মানুষের সকল রচনা, মানুষের সকল দেশের এক এক বাণী পাঠান কি সাই গুণমণি, এক এক দেশের এক এক বাণী পাঠান কি সাই গুণমণি, মানুষের চিত জানি, মানুষের আমার সাই দয়াময়। অধিকার আছে তো, ওই আমার অধিকার আমি ব্যবহার করি না। ছেলে মসজিদে পাঁচক নামাজ পড়তে যাই, জমাতে যাই, কথা কথা শুনে নিলাম, কেউ দাঁড়ায় বলবে না কি বললে না, দেখান তো কোন আয়াতে আমি শুনতে চাই দেখি, বার করেন কোরআন শরীফ পড়েন, ওখানে দেখা যাবে সেটা বুঝেই না। এইরকম যদি খুতবা কেউ শুনি আমরা, আল্লাহ প্যালেস্টিনিয়ানদেরকে হেফাজত করো, এইসব করো বাকি যারা ওদের জন্য করবা না, প্যালেস্টিনি কি ইনসান আর নাই মানুষ, আমরা ধরি না তো আমাদের দোষ তো, আর আমরা এই আমল দিতে দিতে এই যদি 10 বছর আগে থেকে খুতবা নিয়ে ধরতাম আমরা, আজকে এত এরা কিছু করবে। আল্লাহ কয় রাকাত নামাজ পড়ি ওটা দেখে না, এক নামাজের উল্টো আমি থাপ্পড় মারছি ওকে ওটা দেখে না, আমার উদ্দেশ্যটা কি ওইটা দেখে। And religious science pura duniya theke spirituality dure jacche, it's a product which is marketed, as the old saying goes, opium for the masses. Bola boli to shesh nai ashol, mane kotha ro shesh nai rasta ro shesh nai, tale kaaje shudhu shuru ache chalo amra ekhon ki gaan kori and kaaskam aramo korte hobe।